ঘর বাহির হই, যাই কর পঞ্চা নদীর ঘাটে, যাই কর পঞ্চা নদীর ঘাটে। মাহর ধুপালো তোমার মরে পিয়া হো কইনা হে, আনি দিয়া উত্তম গঙ্গার জল, ও আনি দিয়া উত্তম গঙ্গার জল, তাক খাই জুরা অপরাণ হে। জল আনি দিলা তুমি প্রাণ কোতারিলু আমি কন্যা হে, নুহুজিলু কিবা জাতি কুল, ও নুহুজিলু কিবা জাতি কুল, জানিতে মোর পরা নকা তুল হে, যাই কর পঞ্চা নদীর ঘাটে, যাই কর পঞ্চা নদীর ঘাটে। Yeah.